হযরত শাহজালাল শাহ মখদুমের দিন কায়েমের এ আমার প্রিয় বাংলাদেশ, শরীয়তুল্লাহ তিতুমীরের রক্তে ভেজানো এই দেশকে আমরা কখনো বর্গির হাতে লুণ্ঠিত হতে দেব না, এ আমাদের দৃঢ় প্রত্যয়। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, হে হে লা লা লা, হে হে হে তিতুমীর শরীয়তুল্লাহ রক্তে ভেজালো এই দেশ, লাখ কোটি মুমিনের দীপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ, তিতুমীর শরীয়তুল্লাহ রক্তে ভেজালো এই দেশ, লাখ কোটি মুমিনের দীপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ, এই দেশটাকে তাই হতে দেব না বর্গের হাতে কোনো পণ্য, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, হে হে হে লা লা লা লা লা লা, হে হে হে শাহ মখদুম শাহ জালালে দিন কায়েমের এই দেশ, কবি ফরুখের কবিতা গানে মিশে আছে আমার এই দেশ, শাহ মখদুম শাহ জালালে দিন কায়েমের এই দেশ, কবি ফরুখের কবিতা গানে মিশে আছে আমার এই দেশ, এই দেশটাকে তাই হতে দেব না বর্গির হাতে কোনো পণ্য, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য, বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য, হে হে হে সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা শুনলেন বিকল্পের চতুর্থ অডিও অ্যালবাম সোনার নৈল। ক্যাসেটটির পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ সোয়াইব হোসাইন, পরিচালক বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ। কৃতজ্ঞতায় মতিউর রহমান মল্লিক, নুরুল ইসলাম বুলবুল, হেলাল উদ্দিন, আব্দুল জব্বার, ইমাজ উদ্দিন মণ্ডল, ফিরোজ খান নুন এবং শফিকুল ইসলাম মাসুদ। উপস্থাপনায় আব্দুল্লাহ কাফি শিবলি। সুধী মণ্ডলী, এতক্ষণ শুনলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের চতুর্থ অডিও অ্যালবাম সোনার নলক। ক্যাসেটটির প্রযোজনায় সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা।